শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ 36তম পাঠের মূল বাক্য হচ্ছে পড়াশোনা না করলে চলবে না। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। শিজুওকায় আনন্দের সময় কাটানোর পর আন্না এবং সাকুরা টোকিওতে ফিরে যাচ্ছে। তাদের বিদায় জানাতে স্টেশনে এসেছে কেন্তা। চলুন তাহলে শুনি 36তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে পড়াশোনা না করলে চলবে না। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। কেন্তা আন্নাকে বলল, একা হয়ে পড়ব বা একাকী বোধ করব। এই কথাটি হচ্ছে বিশেষণ পদ সাবিশি, অর্থাৎ একা বা একাকী এর একটি পরিবর্তিত রূপ। ই বিশেষণ অর্থাৎ ই অক্ষরটি দিয়ে শেষ হয় যেসব বিশেষণ, সেগুলোর ই অংশটি সরিয়ে কু জুড়ে দিলে অ্যাডভার্ব হয়ে যায়। মনে আছে তো? নারিমাস, হওয়া বা হয়ে যাওয়া। এটি হচ্ছে নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তন বোঝানোর ক্রিয়াপদ। সাবিশিকু নারিমাস কথাটির অর্থ তাহলে আমি একা হয়ে যাব, তাই না? হ্যাঁ, কাউকে বিদায় জানানোর সময় এই কথাটি বলা হয়ে থাকে। ফিরে যাই আজকের কথাবার্তায়। উত্তরে আন্না বলল, ওয়াতাশিমো দেস, আমিও, অর্থাৎ আমিও একা হয়ে পড়ব বা একাকী বোধ করব। ওয়াতাশি মানে আমি, মো এই পার্টিকেল দিয়ে বোঝায় ও, দেস এটি হল বাক্য শেষ করার মার্জিত শব্দ। ওয়াতাশিমো দেস অর্থ দাঁড়াচ্ছে আমিও, অর্থাৎ আমিও একা হয়ে পড়ব বা একাকী বোধ করব। দেমো দাইগাকু দে বেনকিও শিনাকেরেবা নারিমাসেন, তবে বিশ্ববিদ্যালয়ে না পড়লে চলবে না, অর্থাৎ আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেই হবে। দেমো অর্থ হল কিন্তু, তবে। দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়, দে এই পার্টিকেল দিয়ে অবস্থান বোঝানো হয়। বেনকিও শিনাকেরেবা নারিমাসেন অর্থ হল আমাকে পড়াশোনা করতেই হবে, না পড়লে চলবে না ইত্যাদি। না কেরেবা নারিমাসেন কোনো কিছু অবশ্যই করতে হবে, না করলে চলবে না বা হবে না ইত্যাদি অর্থে বাধ্যবাধকতা বা প্রয়োজন প্রকাশ করে এই বাক্যাংশটি। না কেরেবা নারিমাসেন কথাটির আগে ক্রিয়ার সেই রূপটি যুক্ত হয় যে রূপটি ক্রিয়ার নাই রূপ গঠনের সময় পাওয়া যায়। ক্রিয়ার নাই রূপ তো হল অমার্জিত ভঙ্গি না বাচক রূপ, তাই না? হ্যাঁ, ক্রিয়াপদের নাই রূপ গঠনের নিয়ম 21তম পাঠে শেখা হয়েছে। অধ্যয়ন বা পড়াশোনা করা ক্রিয়াটির জাপানি হচ্ছে বেঙ্কিও শিমাস। এর নাই রূপটি হল বেঙ্কিও শিনাই মানে অধ্যয়ন না করা। এবার যদি বলতে হয় অধ্যয়ন করতেই হবে বা পড়াশোনা না করলে চলবে না, তাহলে এখান থেকে নাই অংশটুকু সরিয়ে সেখানে জুড়ে দিন নাকেরেবা নারিমাসেন। এভাবে পুরো কথাটি দাঁড়াবে বেঙ্কিও শিনাকেরেবা নারিমাসেন, পড়াশোনা না করলে চলবে না। এটাই হল আজকের মূল বাক্য। চলুন এটি অনুশীলন করা যাক। বেঙ্কিও শিনাকেরেবা নারিমাসেন। কেন্তা আন্নাকে বলল, যা বোকু গা হারু ইয়াসুমি নি টোকিও নি ইকিমাসু, তাহলে আমি বসন্তের ছুটিতে টোকিওতে যাব। যা মানে হল তাহলে, আরো মার্জিত ভাষায় বলা হয় দেওয়া। এরপরে আছে বোকু অর্থাৎ আমি। এই নৈমিত্তিক শব্দটি পুরুষরা ব্যবহার করেন। আনুষ্ঠানিক ক্ষেত্রে মার্জিত ভাষায় আমি অর্থ হল ওয়াতাশি, এবং এর পরে বসেছে না কর্তা নির্দেশক পার্টিকেল। হারু ইয়াসুমি মানে হল বসন্তকালীন ছুটি। এতে রয়েছে দুটি শব্দ হারু বসন্ত এবং ইয়াসুমি ছুটি। বসন্তকালীন ছুটিতে বোঝাতে এরপরে অবস্থান বোঝানোর পার্টিকেল নি ব্যবহার করা হয়েছে। টোকিও হচ্ছে টোকিও নগরী। এরপরেও অবস্থান বা অভিমুখ বোঝানোর পার্টিকেল নি ব্যবহার করা হয়েছে। ইকিমাস মানে হল যাওয়া। কামুল ভাই, হারু মানে হচ্ছে বসন্তকাল, অন্য ঋতুগুলোর নামও বলে দিন না? ঠিক আছে, জাপানে চারটি ঋতু দেখতে পাওয়া যায়। বসন্তের পরে আসে যথাক্রমে গ্রীষ্মকাল, নাৎসু, শরৎকাল, আকি এবং শীতকাল, ফুয়ু। হারু, নাৎসু, আকি, ফুয়ু, তাহলে শীতকালীন ছুটি অর্থে ফুয়ু ইয়াসুমি বলে কোনো ছুটি আছে কি? ঠিকই ধরেছেন, আপনি ভ্যাকেশনস পছন্দ করেন তাই না? আসলে পছন্দের শব্দগুলো বেশ দ্রুত শিখে ফেলা যায়। এবার চলুন আরেকবার শোনা যাক 36তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল বেঙ্কিও শিনা কেরেবা নারিমাসেন, পড়াশোনা না করলে চলবে না। সাবিশিকু নারিমাসু। আতাশি মো দেসু। দেমো ডাইগাকু দে বেঙ্কিও শিনা কেরেবা নারিমাসেন। যা বোকু গা হারু ইয়াসুমি নি তোকিও নি ইকিমাসু। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা শিখেছি পড়াশোনা করতেই হবে বা না করলে চলবে না এমন কথার জাপানি রূপ বেনকিউ শি নাকেরে বা নারিমাসেন, বাধ্যবাধকতা প্রকাশের এই ধরনের অভিব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, কোনো কিছু অবশ্যই করতে হবে বা করা প্রয়োজন এমন অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে প্রথমে ক্রিয়ার নাই রূপ নিয়ে সেখান থেকে নাই অংশটুকু বাদ দিয়ে দিন, তারপর সেখানে জুড়ে দিন না কেরেবা নারিমাসেন। উদাহরণস্বরূপ যদি বলতে চান আমাকে পড়াশোনা করতেই হবে, তাহলে প্রথমে পড়াশোনা করা বেঙ্কিও শিমাস ক্রিয়াটির নাই রূপ নেওয়া যাক বেঙ্কিও শিনাই। এবার এর শেষ ভাগে থাকা নাই অংশটির পরিবর্তে জুড়ে দিন না কেরেবা নারিমাসেন, তাহলে দাঁড়াচ্ছে বেঙ্কিও শিনা কেরেবা নারিমাসেন। আবার যদি বলতে হয় কোনো নির্দিষ্ট কাজ করার দরকার নেই, তাহলে ক্রিয়ার নাই অংশটির পরিবর্তে জুড়ে দিন নাকতে মোই দেস। কাজেই ধরুন বলতে চান পড়াশোনা করতে হবে না অর্থাৎ না করলেও চলবে, তাহলে পড়াশোনা না করা অর্থাৎ বেঙ্কিও শিনাই কথাটির নাই অংশের পরিবর্তে জুড়ে দিন নাকতে মো ই দেস, অর্থাৎ পুরো কথাটি একসঙ্গে বলুন বেঙ্কিও শিনাকতে মো ই দেস। তবে বন্ধুরা সাবধান, পড়াশোনা না করলেও চলবে এমনটি ভাবার কোনো সুযোগ নেই। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। আজ আমরা বাতাসের কিছু শব্দ শিখব। বাতাস খুব জোরে বইছে, এই অবস্থা প্রকাশের ধন্যাত্মক শব্দ হল হিউ হিউ। শুনলেন, হিউ হিউ শব্দটি দিয়ে বাতাসের জোরালো প্রবাহ বোঝানো হয়। ফাঁকা দিয়ে ঘরের ঠান্ডা বাতাস ঢুকলেও এ কথাটি ব্যবহার করা হয়। আবার যদি বাতাসের গতিবেগ আরো বেশি হয় তাহলে পিউ পিউ পিউ পিউ। এবার বাতাসের গতিবেগ বেড়ে যাচ্ছে, এর চেয়েও দ্রুত এবং প্রবল শক্তিতে বাতাস প্রবাহিত হলে বলা হয় বিউ বিউ। হিউ হিউ, পিউ পিউ, বিউ বিউ শব্দগুলো কিন্তু প্রায় একই রকম। বোঝা যাচ্ছে যে উচ্চারণগত সামান্য পার্থক্যের মধ্যে দিয়ে জাপানিরা ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি প্রকাশ করে থাকেন। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ হিউ হিউ, পিউ পিউ, বিউ বিউ। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, গ্রীষ্মকালীন ছুটি ছাড়াও জাপানে আছে শীতকালীন এবং বসন্তকালীন ছুটি। প্রতিটি মৌসুমে রয়েছে ভিন্ন ভিন্ন আমেজ, যেমন গ্রীষ্মকালে সমুদ্রের আকর্ষণ, তো শীতকালে স্কি করার সুযোগ। বেশ চমৎকার, তাই না? বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল বেঙ্কিও শিনা কেরেবা নারিমাসেন, পড়াশোনা না করলে চলবে না। আগামী পর্বে ডম মাদারের সঙ্গে আন্নার কথোপকথন আমরা শুনব। বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।